আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা পিস টিভি। আমরা আমাদের আলোচনায় ইসলামী অর্থনীতি বিষয়ে অনেক কথা আগে বলেছি আর বলতে চলেছি। আজকে ইসলামী অর্থনীতির একটা দিক, স্বামী স্ত্রী সংসারের ভিতরে স্ত্রীর অধিকার এবং তার অর্থ, তার সেই অর্থে যে অর্থ মোহরের অর্থ এবং তার নিজস্ব অর্থ, সেই অর্থে স্বামীর কোনো অধিকার নেই। সেই অর্থে যাকাত স্ত্রী দেবে, স্বামী দিলে দিতে পারে, কিন্তু সেই অর্থ স্বামী হস্তক্ষেপ করতে পারবে না, শ্বশুরবাড়ির লোক সেই অর্থ নিতে পারবে না, এমন কি তার বাপও, মহিলার বা স্ত্রীর বাপ, স্ত্রীর পিতা সেই মোহর গ্রহণ করতে পারবে না। এটা খাস তার হক, সে নিজে যা ইচ্ছা তা কিনতে পারে, কিংবা সে জমা রাখতে পারে, সে অলংকার কিনতে পারে, সে জমি কিনতে পারে, সে বাড়ি কিনতে পারে ওই টাকা দিয়ে, এটা তার নিজস্ব অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, আর এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা এই অধিকার খোদ দিয়েছেন স্ত্রীকে, যে স্বামীর উপর স্ত্রীর যে আর্থিক অধিকার আছে তাকে ঠিক মতো খেতে দেবে, যেমন তুমি খাও সেই রকম তাকে খাওয়াবে, যেমন তুমি পরো সেই রকম ধরনের লিবাস তাকে পরাবে। তেমনি স্বামী স্ত্রীকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে, নিজে মোহর নিয়ে নয়, নিজে পণ নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করবে তা না, বরং স্ত্রীকে দিয়ে বিয়ে করে আনবে। আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম। আহলে কিতাবদের সাথে তোমাদের সম্পর্ক কেমন থাকবে? তোমাদের জন্য যত পবিত্র জিনিস হালাল করে দেওয়া হলো, আর আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। তার মানে আহলে কিতাবরা যদি জবেহ করে, মুরগি জবেহ করে, খাসি জবেহ করে, সেই জবাই করা গোশত তোমরা খেতে পারো, তবে শর্ত হলো নাস্তিক হলে হবে না, আহলে কিতাব হতে হবে। আহলে কিতাব যদি জবেহ করে তাহলে তোমাদের জন্য হালাল, আর তোমরা যা জবেহ করো তাদের জন্য হালাল। আর কি হালাল? ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। তোমাদের মধ্যে যারা সতী মহিলা, মুসলিম সতী নারী, এই জন্য দেখুন অসতীকে বিবাহ করা যায় না, যাদের স্বভাব হলো ব্যভিচার অসতী, তাদেরকে বিবাহ করা যায় না, সতী নারী বিবাহ করতে হবে। তওবা করলে আলাদা কথা, তওবার আগে আপনি একজন ব্যভিচারিণীকে বিবাহ করবেন মুমেন পুরুষ হয়ে, এটা আপনার জন্য যায় না। মুহসানাতু মিনাল মুমিনাত, বিশ্বাসিনী যদি সতী নারী হয়, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আহলে কিতাবের যদি কোনো সতী নারী হয়, সতী নারী তাদেরকে তুমি বিবাহ করতে পারো, তাদেরকেও তোমাদের জন্য হালাল করা হলো, বিবাহ করতে পারো। শর্ত, ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করবে, মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান, প্রকাশ্য ব্যভিচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয়। মহান আল্লাহ বলছেন ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান, শর্ত হলো যে তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে, প্রকাশ্য ব্যভিচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয়। শর্ত হলো কি? মোহর প্রদান করে বিয়ে করে আনবে, তার কাছ থেকে টাকা নিয়ে নয়। আল্লাহ তাআলা স্ত্রীকে অধিকার দিয়েছেন যে বিবাহের আগে স্ত্রীকে মোহর প্রদান করে বিয়ে করে আনতে হবে। সুতরাং আল্লাহ তাআলা সূরা নিসায় বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ। আল্লাহ বলছেন উল্লিখিত নারীগণ ব্যতীত আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হলো, এই শর্তে যে, শর্তটা কি? তোমরা তাদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে, নিজের সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে। এ নয় যে আবার টাকা পয়সা দিলাম চলো ঘরে ওঠো, তা না, বিবাহ বন্ধন, কারো সঙ্গে চুক্তি করে নিয়ে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী, হ্যাঁ যে বাস ফ্রেন্ড করতে করতে চলো ঘর সংসার পাতি, একে বলছে ব্যক্তি স্বাধীনতা, মানবতার অধিকার, যে যা ইচ্ছা সে তাই করবে, কেউ যদি কুকুর হতে চায় কুকুর হয়ে থাক, তোমার বলার কিছু অধিকার নেই, কেউ যদি নর হয়ে থাকতে না চায় বানর হয়ে থাকতে চায় বানর হয়ে থাকুক, কারণ তো আগে বানর ছিল, নর নাকি আগে বানর ছিল ওদের মতে, তোমার বলার অধিকার কিছু নেই। কিন্তু না, আল্লাহ তাআলা দিন পাঠিয়েছেন কি জন্য? আল্লাহ তাআলা দিন পাঠিয়েছেন মানুষের মাঝে সুশৃঙ্খলা বজায় রাখার জন্য, এই সুশৃঙ্খল সমাজ গড়ার দায়িত্ব মানুষের। যে মানুষের জ্ঞান আছে সে মানুষ পশুর মতো কেন হবে? পশুর তো কোনো জ্ঞান নেই, জ্ঞানহীন অবস্থায় তুমি এইভাবে সংসার পাতবে তা হতে পারে না। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, পবিত্র পরিচ্ছন্ন সংসার গড়ো, বিবাহের বন্ধন, কারণ বিবাহ বন্ধনের মাঝে কি থাকে? দায়িত্বশীলতা থাকে। আর শুধু অবৈধ প্রণয় ভালোবাসার মধ্যে ভালোবাসা থাকতে পারে, পাগল পানি থাকতে পারে, ওর মধ্যে পাগলামি থাকতে পারে, কিন্তু দায়িত্বশীলতা থাকে না, যে যখন ইচ্ছা ফুরুত করে চলে যাবে, উড়ে যাবে, খালাস তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু না, বন্ধন হলে ওড়ার উপায় নেই, সুশৃঙ্খল বন্ধনে আপনি আবদ্ধ, সেই বন্ধন ছেড়ে সেই শিকল কেটে আপনি বের হতে পারেন না যতক্ষণ না বিধিসম্মত ব্যবস্থা নিয়ে সেই বন্ধন ছিন্ন করেছে। বিবাহ, বিবাহ করো কিসের মাধ্যমে? কিছু দিয়ে, কিছু নিয়ে নয়, কিছু দিয়ে বিবাহ করো, মোহর প্রদান করো, আর অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে না, যেমন ওই যে গার্লফ্রেন্ডের মাধ্যমে থাকছে যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক কায়েম করছে, তারপরে বিয়ে করলো না করলো তাদের ব্যাপার, অতঃপর তোমরা তাদের মধ্যে যাদের মাধ্যমে দাম্পত্য সুখ উপভোগ করো তাদেরকে তাদের নির্ধারিত মোহর অর্পণ করো, তাদেরকে মোহর দাও। অবশ্য মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ হবে না। মোহর নির্ধারণ হলো, তারপরে যদি স্বামী স্ত্রী বোঝাপড়া করে দিতে পারছি না বা এতটা পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাপ চাই, অথবা স্ত্রী নিজে থেকেই বলে তুমি দুশ্চিন্তা করো না, কারণ পুরুষের মনে দুশ্চিন্তা থাকতে হবে যে তোমার মোহরটা দিতে পারছি না, তোমার মোহরটাও দিতে হবে, কারণ মনে নিয়ত আছে যে আমি দেবো। মনে যদি নিয়ত থাকে ফাঁকিবাজি, তাহলে তা বলবেন না আপনি, তখন তো আপনি এ দেবেন, আর চেষ্টা করছেন কিন্তু আপনার স্ত্রী বলছে যে না ঠিক আছে তুমি চিন্তা করো না, বা আপনি চিন্তা করেন না, আপনাকে মোহর দেওয়ার দায়িত্ব আমি দিচ্ছি না, আমি দেবো না, ছেলেদেরই থাকবে, ছেলেরাই খাবে, আপনি দিলেও সে আমার কাছে আসবে, আমার পরে ছেলেদের কাছেই যাবে। যদি এইরকম বোঝাপড়া হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাহলে কোনো সমস্যা নেই, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা, নির্ধারণ করার পর যদি কোনো ব্যাপারে তোমরা চুক্তিবদ্ধ হও, সন্তুষ্ট হও, রাজি হয়ে যাও, তাহলে কোনো সমস্যা নেই। এটা সূরা নিসা 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে বলছেন, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, সুতরাং তোমরা তাদের মানে মহিলাদের অভিভাবকের অনুমতিক্রমে, মহিলাদের পরিবারের অনুমতিক্রমে বিবাহ করো। দেখেন এখানে অভিভাবকের শর্ত, কোন মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না। হ্যাঁ, ফিল্ম দেখে দেখে অভ্যেস হয়ে গেল, বাস একদিনের সাথে বগল দাবিয়ে বেরিয়ে গেল, দিয়ে কোর্টে গিয়ে বিয়ে পড়ে নিল, কাগজ দেখালো, দেখো আমরা স্বামী স্ত্রী, খালাস, মাফি ডর, মাফি খপ, কোনো ডর নেই, কোনো ভয় নেই, দেখো আমার বুকের পাটা দেখো, আমি অভিনেত্রীর মতো বিবাহ করেছি, দিয়ে বুক ফুলিয়ে সংসার করছে, লজ্জা নেই, সরম নেই, লজ্জাশীলতা ইমানের অংশ, কিন্তু সে পরিবেশে এসে ঘর ঢোকার জন্য কত চেষ্টা করে ঘর ঢুকে সবাইকে থো করে দিচ্ছে, বাপের বুকে লাথি মারছে, মায়ের মুখে লাথি মারছে, ভাইয়ের বুকে লাথি মারছে, যে কলিযুগের মেয়ে আমি কাকে করি ভয়, কোনো ভয় নেই, আইন তার সাথে আছে, কিছু করলেই বাবা পুলিশে কেস করলে সব ধরে নিয়ে যাবে, কি কেস হবে, নারী নির্যাতন কেস, বধু নির্যাতন কেস, কত রকমের কেস আছে, ঢুকিয়ে দিলে আর বের হওয়ার উপায় নেই। আল্লাহুল মুস্তাআন, বুকের পাটা দেখছেন, আল্লাহর বিধানকে তো আঙ্গুল দেখালো, নিজের মা বাপকে স্নেহময়ী মা, শ্রদ্ধাশীল বাপ ভাই, তাদের কারো মান ইজ্জতের খেয়াল করলো না, বেরিয়ে গেল এক ছেলের সাথে, দিয়ে বিয়ে করে চলে এলো, কারো দরকার হলো না। আর আল্লাহ তাআলা কি বলছেন, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তাদের পরিবারের অনুমতিক্রমে, তার বাপের অনুমতিক্রমে বিয়ে করো, আর বাপ অনুমতি দিল না, মা রাজি না, বাপ রাজি না, খোঁজাখুঁজি করছে, তাকে পাইলে পরে ঠুকবে সে কাজ, তাই না? যে যখন পরিস্থিতি শান্ত হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়, বাপ মাও বেকার হয়ে যায়, মেয়েও নষ্ট হয়ে যায়, তখন মেয়ের পেটে বাচ্চাও এসে যায় হয়তো, আর কি হবে, নে বাবা মেনে নে, এই অবস্থা হয়, এই পরিস্থিতি হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা, যে মেয়ে নিজে নিজে বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল, তার বিয়ে বিয়ে না, ব্যভিচার, অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করেছো, কোর্টে গিয়ে করেছো, কোনো মোল্লা মুন্সিকে 50 টাকা দিয়ে করেছো, কোনো কাজীর কাছে গিয়ে রাত্রের বেলায়, কেউ যেন জানতে না পারে, কোন রকম বিয়েটা পড়িয়ে নিলেই হবে, তারপরে জানুক সমস্যা নেই, কাগজ না, যে মেয়ে নিজে নিজে বিয়ে করবে তার বিয়ে বাতিল, তার সংসার ব্যভিচারের সংসার। যাই হোক, মোট কথা আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন, তাদের মালিকের অনুমতিক্রমে বিবাহ করো, ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর নিয়মিত প্রচলিত প্রথা হিসাবে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোহর প্রদান করো, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, পরিচ্ছন্ন অবস্থায়, মহিলা পরিচ্ছন্ন পবিত্র হবে, পুরুষও পরিচ্ছন্ন পবিত্র হবে, পরিচ্ছন্ন অবস্থায় বিবাহ করো, কারণ সবাইকে সৎ এবং সতী হতে হবে, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, গার্লফ্রেন্ড রূপে গ্রহণ করে না, বিবাহ করো, বিবাহের যে নিয়ম পদ্ধতি আছে, পছন্দ করে বিয়ে বলে, আবার ভালোবাসা বিয়েটাকে কি বলে, পছন্দ করে বিয়ে, ঠিক আছে, পছন্দ করে বিয়ে করো, পছন্দ করতে নিষেধ করা হয়নি, তোমার যদি পছন্দই হয় যে হ্যাঁ অমক ছেলে আমার পছন্দ, ঠিক আছে, কিন্তু যদি অসম বিবাহ হয়, অসামঞ্জস্য হয়, তোমার মা বাপ তাকে চায় না, তুমি জোর করে চাইবে, মা বাপ চায় না, তুমি তাকে চাও, তাহলে তো এখানেই সমস্যা। মোট কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন বারে বারে, দেখছেন শত বছর আগে আল্লাহ তাআলা জানতেন যে এইরকম ঘটনা জাহেলি যুগে ঘটছে। বিরতির পরে আবার বাকি কথা ইনশাআল্লাহ বলবো, প্রিয় দর্শক মন্ডলী সাথে থাকুন, কাছে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন যে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা, যে মেয়ে নিজে নিজে বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল, তার বিয়ে বিয়ে না, ব্যভিচার, অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করেছো, কোর্টে গিয়ে করেছো, কোনো মোল্লা মুন্সিকে 50 টাকা দিয়ে করেছো, কোনো কাজীর কাছে গিয়ে রাত্রের বেলায়, কেউ যেন জানতে না পারে, কোন রকম বিয়েটা পড়িয়ে নিলেই হবে, তারপরে জানুক সমস্যা নেই, কাগজ না, যে মেয়ে নিজে নিজে বিয়ে করবে তার বিয়ে বাতিল, তার সংসার ব্যভিচারের সংসার। যাই হোক, মোট কথা আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন, তাদের মালিকের অনুমতিক্রমে বিবাহ করো, ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর নিয়মিত প্রচলিত প্রথা হিসাবে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোহর প্রদান করো, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, পরিচ্ছন্ন অবস্থায়, মহিলা পরিচ্ছন্ন পবিত্র হবে, পুরুষও পরিচ্ছন্ন পবিত্র হবে, পরিচ্ছন্ন অবস্থায় বিবাহ করো, কারণ সবাইকে সৎ এবং সতী হতে হবে, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, গার্লফ্রেন্ড রূপে গ্রহণ করে না, বিবাহ করো, বিবাহের যে নিয়ম পদ্ধতি আছে, পছন্দ করে বিয়ে বলে, আবার ভালোবাসা বিয়েটাকে কি বলে, পছন্দ করে বিয়ে, ঠিক আছে, পছন্দ করে বিয়ে করো, পছন্দ করতে নিষেধ করা হয়নি, তোমার যদি পছন্দই হয় যে হ্যাঁ অমক ছেলে আমার পছন্দ, ঠিক আছে, কিন্তু যদি অসম বিবাহ হয়, অসামঞ্জস্য হয়, তোমার মা বাপ তাকে চায় না, তুমি জোর করে চাইবে, মা বাপ চায় না, তুমি তাকে চাও, তাহলে তো এখানেই সমস্যা। মোট কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন বারে বারে, দেখছেন শত বছর আগে আল্লাহ তাআলা জানতেন যে এইরকম ঘটনা জাহিলি যুগে ঘটছে। আচ্ছা, বর্তমান মেয়েরা, বর্তমান আধুনিক যুগের আধুনিকারা যে আচার আচরণ প্রদর্শন করছে, এটা আধুনিকতা নাকি এটা শেকেলে, তার মানে পর্দা প্রথা শেকেলে, না আধুনিকতাটা শেকেলে, শেকেলে মানে কি, সেই কালের পুরনো রক্ষণশীলতা, আপনারা বলুন ইনসাফ করে, পর্দা প্রথাটা কি শেকেলে না আধুনিকত্ব, যা বলছে যে এটা আধুনিকতা, আধুনিকা মালবিকার, আধুনিকত্বটা শেকেলে না পর্দানসীন যারা তাদের প্রথাটা শেকেলে, আধুনিকত্ব শেকেলে কেন বলুন তো, বর্তমান যে আধুনিকত্ব, আলোক প্রাপ্তা, যার দেহে যত আলো লাগবে সে তত আলোক প্রাপ্তা, আর সে তত আধুনিকা, তাই না, আমরা বলছি আধুনিকতা শেকেলে, কারণ ইসলাম আসার আগে মেয়েরা এইভাবেই ন্যাংটা ঘুরে বেড়াতো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল লুলা, প্রাথমিক জাহিলি যুগের মেয়েরা এইভাবে খুলে বেড়াতো, আল্লাহ নিষেধ করলেন যে মহিলারা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল লুলা, তাহলে তোমাদের আধুনিকতাটাই তো পুরনো আগে, আমরা সেকেলে হলাম কি করে? সেকেলে তো তোমরাই, সেকেলে তোমরাই, তোমরাই সে আধুনিকত্বের নামে সেই পুরনো নগ্নতা অশ্লীলতা নিয়ে এসেছো, নিয়ে বলছো আধুনিকতা দিয়ে মোল্লা মুন্সিদেরকে তোমরা গালাগালি করছো, তাদেরকে ছোট ভাবছো, তাদেরকে তুচ্ছ করছো। সময় আসছে, সময়ের অপেক্ষায় থাকো, বুঝতে পারবে কে হকের উপরে আছে আর কে বাতিলের উপরে আছে, কে আধুনিক আর কে সেকেলে। তোমরাই হচ্ছে সেকেলে, সেই পুরনো নোংরা যুগকে নিয়ে এসে নোংরামিতে তোমরাই ফেসে আছো। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি যে মুত্তাখিজাতে আখদান, এই যে গার্লফ্রেন্ড আর চুপি চুপে মানে ছেলে মেয়ের একটা বন্ধন, বিবাহ বন্ধন ছাড়া যে একটা বন্ধন, এটা হচ্ছে ব্যভিচারের পথ। এই ব্যভিচারের পথ বর্জন করো, দিয়ে মহিলাকে বিবাহ করে নিয়ে এসো, কিন্তু কিছু অর্থ তাদেরকে দাও, কিছু দেওয়ার, কিছু দান, কিছু দেও, কিছু প্রদেয় তাদেরকে প্রদান করো। এটা কার বিধান? আল্লাহর বিধান, সৃষ্টিকর্তার বিধান, মানুষের বিধান না। মানুষের বিধানে ভুল আছে, মানুষের ব্রেনে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ তাআলা কোনো ভুল করতে পারেন না, কোনো ভুল বিধান দিতে পারেন না। কিন্তু মুশকিল হলো যে এই বিধানকে বিশ্বাস করব, তবে তো এই বিধানকে বিশ্বাস করো, এই বিধানের অনুসরণ করো, বুঝতে পারবে যে এর মধ্যে কত পরিচ্ছন্নতা আছে, কত পবিত্রতা আছে, কত শান্তি আছে, কত শৃঙ্খলতা আছে এই ইসলামের মাঝে। ইসলাম যদি ইসলাম আধুনিক হয়, ওরা সেকেলে হয়ে গেল, আমরা আধুনিক, তাই না? এই আধুনিকতার মাঝে দেখো কত রকম শান্তি, সংসারে মায়া মমতা সম্প্রীতিতে ভরা, যে সংসার এক অপরের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল, সেই সংসারে কত শান্তি আছে। আর তোমরা যেটাকে আধুনিকত্ব বলছো, সেই সংসারে দেখো কত ঝুট ঝামেলা, কত ঝামেলা, শান্তি নেই, সম্প্রীতি নেই, থাকতে পারে না। কারণ আল্লাহর জিকির থেকে, আল্লাহর উপদেশ থেকে যে সরে যায়, তার মাঝে শান্তি থাকতে পারে না। ওমাইয়া শুন যিকির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাওয়া লাহু কারীন, আল্লাহর জিকির থেকে সরে গেলে শয়তানকে সাথী বানিয়ে দেওয়া হয়। আর যে সংসারে শয়তান সাথী হয়, সে সংসারে কোনো শান্তি থাকতে পারে না। অশান্তির দাবানল, অশান্তির দাবানল। যে সংসারে এই শ্রেণীর বিবাহ ঢুকেছে, সেখানে না স্বামী সুখ, না স্ত্রীর সুখ, না শ্বশুরের সুখ, না শাশুড়ির সুখ, আর না ভাই বোনের সুখ, বড় কঠিন অবস্থায় সংসার চলে তাদের। এই ধরনের ছন্ন ছাড়া বিবাহ, যারা বলছে হ্যাঁ পছন্দ করে বিবাহ, পছন্দ করার অধিকার আছে, পছন্দ করে করো, কিন্তু শরীয়ত অনুসারে করো, আত্মীয় স্বজনকে নিয়ে করো, চোরের মতো কেন বিয়ে করবে, পালিয়ে পালিয়ে কেন বিয়ে করবে, লুকিয়ে লুকিয়ে কেন বিয়ে করবে, না তোমাকে কেউ আদর করলো, না কেউ স্নেহ করলো, না কেউ উপহার দিল, না কেউ দোয়া দিল, বিনা দোয়াতেই বিয়ে করলে, বিনা উপহারেই বিয়ে করলে, না বানারসি শাড়ি পেলে, না কিছু পেলে, ওই যার সঙ্গে বেরিয়ে গেলে তার যতটা ক্ষমতা ছিল, প্রিয় তোমা আমার তো বেশি খাওয়া নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি তোমাকেই চাই, গাছতলায় বাস করব, শুকনো রুটি খাবো, যখন দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকুন, আগামী প্রোগ্রামেও থাকবেন আশা করি। এখন সময় শেষ হয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ছেলেটা যে সত্যিতে একটা মুমিন নারী কি করে বুঝবে বিয়ে করার সময়? কারণ চিনে নিতে হবে তো, আপনি কি করে চিনবে? সে বিবাহের সময়ে যখন কোনো মহিলাকে আপনি বিবাহ করতে চাইবেন, তখন নিশ্চয়ই আপনি খবর নেবেন যে সে সতী কি না। এই জন্যই বলছি প্রেম হচ্ছে অন্ধ জিনিস। যার মধ্যে প্রেম আসবে, সে ভাববে ওই মেয়েটা সে আমার প্রিয়তমা, তার মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। সে যদি অসুন্দরীও হয়, তবুও আপনার চশমাতে সে বিশ্ব সুন্দরী মনে হবে। এটা হচ্ছে অন্ধত্ব, প্রেম পাগল, যে সে খোঁজ নেবে না। কিন্তু যে সুস্থ মস্তিষ্কে বিবাহ করতে চাইবে, সে খোঁজ নিয়ে দেখবে যে মেয়েটা সতী না অসতী। আর আপনি প্রেম করে যে বিয়েটা করছেন, সেটা আপনি বুঝতেই পারছেন মেয়েটা সতী না অসতী। সতী হলে সে আপনার সঙ্গে প্রেম করতো কেন? এমন কি গ্যারান্টি আছে যে যে মেয়ে আপনার সঙ্গে প্রেম করছে সে অন্যজনের সাথে করে না? এমন তো গ্যারান্টি থাকতে পারে না। মোট কথা, যদি আপনি খোঁজ নিতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, যথাসম্ভব আপনি খোঁজ নেবেন যে মেয়েটা সতী কি না। যদি এমন হয়ে যায় যে আপনি বুঝলেন যে সে সতী কিন্তু আসলে সে অসতী, তাহলে তো আপনার পাপ হবে না। কিন্তু যখন দেখবেন বিবাহের পর আপনার স্ত্রী হয়ে বাড়িতে এলো, সে অসতী, অসতীত্ব চালিয়ে যাচ্ছে, সে তওবা করছে না, তখন তাকে কি করতে হবে? তখন রাখবেন তাকে না? তখন তাকে প্রথমেই উপদেশ দেবেন, ফায়জু হুন্না, মানছে না তখন তাকে বিছানা ত্যাগ করবেন, ওয়াহজুরু হুন্না ফিল মাযাজি, আপনি তার বিছানায় শোবেন না শাস্তি স্বরূপ। তারপরেও মানছে না, দুই দিক থেকে কি বসাও, সালিস বসাও, ওর পরিবারের শ্বশুর শাশুড়ির বা অন্য কেউ থাকলে পরে ডাকো, আপনার পরিবারের কেউ থাকুক, দিয়ে সালিস করুক। যদি চায় দেখো আমি চাইছি যে তুমি এরকম করবে না, তুমি বেপর্দা হয়ে যাবে না, তুমি তোমার দুলা ভাইয়ের সঙ্গে কথা বলবে না, তুমি অমুকের সঙ্গে কথা বলবে না, তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো, আমি চাই না, যাই কেউ আপনার বলার, আপনি যেটা চাইবেন যে সে সতী হয়ে থাকুক, তার পক্ষ থেকে চাপ দিল, চাপ যদি মেনে নেয় তো ঠিক আছে, আহলান ও সাহলান, থাকো আমার স্ত্রী হয়ে, আর না হলে তোমাকে তালাক, তোমার সঙ্গে আমার চলবে না। কোনো মোমেন পুরুষের জন্য জায়েজ নয় কোনো বেশ্যার সঙ্গে, কোনো ব্যভিচারিণীর সঙ্গে সংসার করা, তেমনি কোনো মোমেন নারীর জন্য জায়েজ নয় কোনো অসৎ পুরুষের সঙ্গে, হ্যাঁ লম্পটের সঙ্গে এইভাবে সংসার করা, বুঝাতে থাকবে বুঝাতে থাকবে। তারপরে যদি একান্তই না মানে তো কি করবে, শেষ অবস্থা পরিস্থিতি, তখন বিবাহ বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে না, বুঝতে পারছেন? এক হাদিসে আছে, যার স্ত্রী ব্যভিচারিণী অথচ সে তাকে তালাক দেয় না, তার দোয়া কবুল হয় না। আপনার স্ত্রী যদি ব্যভিচারিণী হয় তাকে আপনি রাখতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেক এরকম অপবিত্র সংসার থেকে, আমরা যেন এরকম অপবিত্র সংসারে না থাকি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহু